قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. হে নবী, আমার নাফরমান বান্দাদেরকে বলে দিন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। আল্লাহ তুমি লালনকারী, তুমি যে মহান। আল্লাহ তুমি লালনকারী, তুমি যে মহান। তোমায় ছাড়া এই দুনিয়ায় নাই রে আপন জন। এই গুনাগার তোমার কাছে, এই গুনাগার তোমার কাছে চাই গো মাফি চাই। তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। দয়ার ক্ষমার গুণেতে তুমি যে আসি, দয়ার ক্ষমার গুণেতে তুমি যে আসি, তাই তো তুমি নাম নিয়েছ গফুরুর রহিম। দয়ার ভিখারি আমি, দয়ার ভিখারি আমি, একটু দয়া দাও। তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়। তোমার দয়া বিনে খোদা বাঁচা বড় দায়।